عليه وبارك وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. درود الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাকের মেহেরবানিতে, যে আল্লাহ পাকের দেওয়া তৌফিকে তার মহান হুকুম ইশার নামাজের পর তার পবিত্রতম কিতাব কোরআনে কারীম, যে কিতাব হাশরের ময়দানে যার জবান যার মুখ খুলবে, দুনিয়াতেও অনেক সময় আমরা বলি যে দলিলে কথা বলবে, জায়গা জমি নিয়ে ঝগড়া লাগছে এখন বলে যে দলিলে কথা বলবে, অর্থাৎ দলিল যদি আমার পক্ষে থাকে তাহলে তুই দেখিস আদালতে যে রায় আমার পক্ষে আসবে। দলিলে কথা বলবে মানে দলিল তার পক্ষে সাক্ষী দিবে, ঠিক কোরআনে কারীম বান্দার পক্ষে অথবা বান্দার বিপক্ষে হাশরের ময়দানে সাক্ষী দিবে, এমনকি মৃত্যুবরণের পর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন তার সঙ্গে চলতে থাকবে। আল কোরআন ওয়াসিআন ইয়াসফিআন ইলা রহমান, কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ফায়সাফিনি আল্লাহকে বলবে ইয়া আল্লাহ এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। এবং এমনও আছে যে কেউ কারোর সাথে ঝগড়া করে যে ভাই কোনো অধিকার কোনো দায়িত্ব কোনো পাওনা উসুল করার ক্ষেত্রে আদায় করার ক্ষেত্রে যেভাবে ঝগড়া করে, বাহ্যিকভাবে দেখলে মনে হবে কোরআন মনে আল্লাহর সাথে ঝগড়া করতেছে, অর্থাৎ হাদিসের শব্দের অনুবাদ এটা, মর্ম হলো যে কোরআন শব্দ ভাষায় তার তেলাবাতকারীকে তার উপর আমলকারীকে আল্লাহর থেকে অধিকার আদায় করার জন্য তৎপর থাকবে। আল্লাহ তাআলা সেই কোরআনের সঙ্গে স্পর্শে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার দ্বিতীয় নম্বর আয়াত। তোমরা এতিমদের সম্পদ দিয়ে দাও এবং ভালো মালের সাথে খারাপ মাল মিশ্রিত করো না। এতিমদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিলিয়ে এতিমদের সম্পদ খেয়ে ফেলো না, এটা বড় মারাত্মক গুনাহ। এই হলো আয়াতের তর্জমা। আয়াতটা অবতীর্ণ হয়েছিল একটা নির্ধারিত, একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। বনু গতফান, আরবের একটা গোত্রের নাম ছিল গতফান গোত্র। বনু গতফান গোত্রের এক ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পরে তার কিছু নাবালেক বাচ্চা ছিল। ওই নাবালেক বাচ্চার সম্পদটা তার চাচা আত্মসাত করে। নাবালেক বাচ্চাদের সম্পদ চাচা আত্মসাত করলে যখন নাবালেকরা বড় হয়ে আশপাশের মানুষের থেকে শুনে আদায় করবে, তার আগেই চাচা বিভিন্ন বাহানা দিয়ে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা করতেছিল। ইতিমধ্যে এমন সময় আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ রসুলের ভাষায় বনু গতফান সহ দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিলেন যে তোমরা এতিমের সম্পদ দিয়ে দাও, তাদের সম্পদটা ভোগ করে না, গ্রাস করে না। এতিম কাকে বলে? আমাদের সমাজে তো দাড়ি পাকা মানুষে এতিম বলে দাবি করে, ভিক্ষুক ভিক্ষা করতে আসে গে এতিম। এতিম হলো নাবালেক বাচ্চা যার বাপ নাই, নাবালেক বাচ্চা। বালেক হলে আর সে এতিম থাকে না। নাবালেক ওই বাচ্চা যে বাচ্চার বাপ নাই, সে হলো এতিম। আমাদের সমাজে এতিমের কয়েকটা ভুল ব্যাখ্যা আমরা বুঝি। একটা ভুল ব্যাখ্যা হলো যে বাপ না থাকলেই সে এতিম। সেও বাপ হয়ে গেছে, তার সন্তান হয়ে গেছে, কিন্তু তার বাপ নাই, এজন্য সে এতিম। এটা কোরআন হাদিসের এতিম না, সামাজিক ভাষায় কেউ বলতে পারে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো হেফজখানায় মাদ্রাসায় খুঁজতে আসে হুজুর এতিম আছে নাই। আলহামদুলিল্লাহ আমরা কাউকে কোনো বাচ্চাকে অপমান করি না, আমরা শক্ত ভাষায় বলে দিই এতিম আছে না আছে, এটা আপনারা এভাবে কোনো বাচ্চাকে ছোট করার দরকার নাই। কোনো বাচ্চাকে ভিক্ষার পাত্র দেখায় তাকে যেতে গেলে না, মাদ্রাসায় এতিম খুঁজতে আসে। মাদ্রাসায় বা এই দান ছত্রক্ষেত্রে এতিমের অর্থ হলো যে বাচ্চাটা যাকাত ফেতরা গ্রহণ করতে পারে। একজন এতিম বাচ্চাকে দিলে যে সব, যে বাচ্চা যাকাত ফেতরা গ্রহণ করতে পারে ওই বাচ্চাকে দিলে ওই পরিমাণ সব, একই হুকুম দিয়ে জনের। অর্থাৎ নিঃস্ব অসহায় যারা, এরা হলো এতিমের খাত। এতিমখানা বলতে যেটা বোঝায়, সরকারি যে এতিমখানা আছে, আমার এক আত্মীয় সরকারি এতিমখানায় চাকরি করে, সরকারি এতিমখানায় যাও আপনি এতিম খুঁজে পাবেন না। কারণ সত্যিকার এতিম যারা হয় এদের সংখ্যা স্বাভাবিকভাবে এত বেশি না। তাহলে এই যে মাসলাগত দিক থেকে এতিম, মাসলাগত দিক থেকে এতিম হলো ওই বাচ্চাটা যে বাচ্চা যাকাত ফেতরা দান সৎকার গ্রহণ করার যোগ্য, তাকে দিলে আদায় হবে। এই বাচ্চাকে পরিভাষায় যাকাত ফেতরা গ্রহণকারী যোগ্য বাচ্চা বলে করা হয় এবং সে এতিমের খাচ্ছে। এই আয়াতের এতিম তার উদ্দেশ্য হলো ওই এতিম, আগের যে শ্রেণী বললাম নাবালেক বাচ্চা যার বাপ মারা গেছে, এই বনু গতফানের এই নাবালেক বাচ্চার সম্পদ যখন তার চাচা আত্মসাত করার জন্য চেষ্টা করতেছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে সতর্ক করে দিলেন। এখন প্রশ্ন হলো যে মানুষের সম্পদ আত্মসাত করা তো গুনাহ। আল্লাহ তাআলা বলতে পারতেন যে মানুষের সম্পদ নিও না, অন্যের সম্পদ খেয়েও না, অন্যের সম্পদ দিয়ে দাও, এগুলো কথা না বলে কেন আল্লাহ তাআলা এতিম শব্দটা উল্লেখ করলেন? কেন আল্লাহ তাআলা এতিম শব্দ উল্লেখ করলেন? তাফসীরের কিতাবে বলছে এতিম এই জন্য উল্লেখ করেছে এতিমের দায়ী দায়িত্ব আল্লাহ তাআলার কাছে, এতিমের জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে, এতিমের সম্পদ আল্লাহ তাআলা সরাসরি হাতে এনে দখল করতেছেন না, এতিমের সম্পদটা তোমার কাছে সাময়িকভাবে রেখেছে, তুমি যদি ওটা আদায় না করো তাহলে কিন্তু তুমি আল্লাহ তাআলার যে সম্পদ ছিল তোমার কাছে সেই সম্পদটা তুমি আত্মসাৎ করলে। কারণ যে ব্যক্তি বড় সে সম্পদের মালিক, যে নাবালক মাতলাগতভাবে রাষ্ট্রীয়ভাবে সে সম্পদের মালিক হওয়ার যোগ্য না, মাতলাগত দিক থেকে এবং রাষ্ট্রীয়ভাবে সে মালিক হওয়ার যোগ্য না, তার সম্পদের মালিকানা আল্লাহ তাআলার দায়িত্বে, আল্লাহ তাআলা একজন বিশ্বস্ত মানুষের দ্বারা ওটা আদায় করতে চান। এখন এই এতিমের মাল খাওয়া অর্থ হলো, এতিমের মাল আত্মসাৎ করার অর্থ হলো আল্লাহ তাআলার যে সম্পদ সে সম্পদকে আত্মসাৎ করা, সরাসরি আল্লাহ তাআলা বাদী। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা যারা ছিলেন, মাদ্রাসাগুলো সাধারণত এতিমের সম্পদটা বেশি আসে। একসময় তো মানুষ মাদ্রাসা বলতেই ফকিরনি মনে করত, আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এমপির ছেলে, সচিবের ছেলে, মন্ত্রীর ছেলে, বড় বড় ধনীদের ছেলে এখন দিচ্ছে যে না আসলে এটা এতিমখানা না, এটা মানুষ গড়ার কারখানা। এতিমখানা মানে মানুষ গড়ার কারখানা, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ যাওয়ার কারণে নাম হয়ে গেছে এতিমখানা, তাই না? হলে বাস্তব অবস্থা কারোর কাছে অজানা নাই। যত বড় ইউনিভার্সিটি বলেন না কেন, তাদের ভদ্রতা, তাদের আচরণ, তাদের দীক্ষা, আর একটা ছোট থেকে ছোট মাদ্রাসার শিক্ষা আসমান আর জমিন ব্যবধান। আমাদের আল্লাহ ভিন্ন দিকে যাচ্ছিলাম, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা এই এতিমদের দায়িত্ব বিভিন্ন মাদ্রাসার দায়িত্ব পান, কিন্তু এই এতিমের সম্পদটা এত বেশি ভয়ঙ্কর, এত বেশি সতর্ক, এই জন্য সতর্কপূর্ণ সম্পদ, এই জন্য আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা খুব সাবধানে থাকতেন। মুফতি রশিদ আহমদ গাঙ্গোহি রহমতুল্লাহ আলী, গাঙ্গোহি রহমতুল্লাহ আলী বলতেন যে কোনো দুনিয়ার মিল ফ্যাক্টরি কোনো দোকান চালাতে গেলে ভয় লাগে না, একটা মাদ্রাসা চালাতে গেলে যত ভয় লাগে। সত্যিকারে যারা মাদ্রাসা চালায় তাদের মধ্যে এমন ভয় থাকা চাই। জিজ্ঞেস করা হলো হুজুর কিসের ভয়, হুজুর বললেন এই এতিম গরিব অসহায় মানুষের হক, এই হকগুলো যে আমার দায়িত্বে আসতেছে এই হক সম্পর্কে যদি আমি যথাযথভাবে প্রাপ্ত ব্যক্তির কাছে পৌঁছাই না দিতে পারি তাহলে হাসরের ময়দানে তো এই শত শত মানুষ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আর আল্লাহ তাআলা বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য আমাদের বুজুর্গগণ খুব সতর্ক থাকতেন, স্বাভাবিক সম্পদের চাইতে এতিমের সম্পদের ব্যাপারে খুব সতর্ক। কারণ সম্পদের ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, একটা নিয়ম হলো যদি কোনো মানুষ কোনো আত্মীয়ের হক ফাঁকি দেয় এই মানুষ দেখবেন জীবন কোনোদিন সম্পদ নিয়ে শান্তিতে থাকবে না। আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার মহল্লার মধ্যে আপনি জরিপ করে দেখেন যে এতিমের হক নষ্ট করেছে, আত্মীয়দের হক নষ্ট করেছে, নষ্ট করে সাময়িকভাবে কিছু জমি বেশি নিয়েছে, সাময়িকভাবে কিছু বাড়ি বেশি নিয়েছে, কিন্তু এই বাড়ি এই জমি তার জন্য শান্তির কারণ হচ্ছে না, শান্তির মাধ্যম হচ্ছে না, অশান্তির কারণ। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলী, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলহির আব্বা, ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলহি শীতকালে মাদ্রাসায় বাড়ি থেকে খানা এনে বিকেলবেলা মাদ্রাসায় খাইতেন, সকালে আসতেন, সকালে খেয়ে আসতেন, দুপুরের খানা নিয়ে আসতেন, আর রাত্রে মাদ্রাসায় ফিরে, রাত্রে বাড়িতে ফিরে যাইতেন। তা হিন্দুস্থানে ঠান্ডা খুব বেশি হতো, তা অজুর পানি গরম করার জন্য অজুখানায় যে হাউস ছিল সে হাউসের নিচে টিন দেওয়া থাকতো, মোটা টিন, চতুর্দিকে ওয়াল দিয়ে গাঁথা, উপরেও ঢাকনা আছে, নিচে মোটা টিনের পাত দেওয়া, কি জন্য? সেটা হলো সকালবেলা যেন নামাজিরা গরম পানিতে উজু করতে পারে, এই জন্য ওই হাউজের নিচে রাত্রে লাকড়ি দিয়ে আগুন জ্বালায় রাখা হতো। সারা রাতে কয়েকটা লাকড়ি আগুন জ্বালাই দিয়ে রাখলে সকালবেলা এই ট্যাঙ্কির পানি গরম থাকতো, ট্যাঙ্কির থেকে পানি নিয়ে নিয়ে নামাজেরা গরম পানিতে উজু করত। রাত্রে আগুন জ্বালাইছে সকালের পানি গরম করার জন্য, সেই আগুন সকাল গেছে, দুপুর গেছে, জোহরের নামাজের পরে উপরের আঙ্গারা ছাই কিছু সরাই দিলে ভিতরে কিছু কিছু আগুনের ভাব আছে থাকে। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি খাদেমরে দ্বারা বাড়ি থেকে বুটের দাউল আর মসির চর্বি, দাউল আর চর্বি দিয়ে রুটিতে খাওয়ার জন্য বাড়ি থেকে পাকায় নিয়ে আসছে, সেটা সকালে পাকাইছে, বিকেল পর্যন্ত জমাট বেঁধে গেছে। খাদেমরা তারা ওই ওযুখানার নিচে যে রাত্রে আগুন জ্বালিয়েছিল সেই আগুনটা সরায়ে, ছাই কিছু সরায়ে ওই গরম আঙ্গারার উপর দিয়ে দাউলটা গরম করে, এই দাউলটা গরম করে খাদেমের দায়িত্ব। গরম করা বাবদ মাস শেষে প্রতি মাসে মাদ্রাসার ফান্ডে 3 রুপি 3 টাকা জমা দেয়, প্রতি মাসে মাদ্রাসার ফান্ডে 3 টাকা জমা দেয়। খাদেম আশ্চর্য হয়েছে যখন জানছে যে এটা আবার কেমন, দেখেন বুজুর্গদের অবস্থা আর সাধারণ মানুষের অবস্থা। খাদেম আশ্চর্য হয়েছে যে হুজুর আগুন থেকে আমরা একটু তাপ নিয়েছি, আগুন তো আর আমাদের জন্য জ্বালাইনি, জ্বালাইছিল তো হাউজের জন্য, এই জায়গার থেকে তাপ নিচ্ছি, এদিকে আবার টাকা দেওয়ার কি দরকার? তখন ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই আগুনের তাপ যদি আমি না নিতাম, আমার বাটি যদি না লাগতো, বাটিতে তাপ না লাগলে এই তাপটা তো উপরে ট্যাঙ্কিতে লাগতো, কম হোক বেশি হোক ট্যাঙ্কিতে লাগতো, এই তাপটা কেন আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করলাম, এতিমের সম্পদ, এই জন্য আমি 3 টাকা প্রতি মাসে এতিমের ফান্ডে দান করি। বুজুর্গদের এতিমের ব্যাপার কত পরোয়া, কত বেপরোয়া নয়, তারা খুব বেশি পরোয়া। হযরত ইনামুল হাসান মাওলানা ইনামুল হক রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন, একজন মাদ্রাসা থেকে চাঁদা নিয়ে মাদ্রাসার মাহফিলের পোস্টার ছাপার জন্য গেছে, ট্রেনে উঠছে, উঠছে লোকাল ট্রেনে, আমাদের সমাজে রোগ আছে নিজের কাজে যাওয়ার সময় হাইটে যায়, এই জায়গার থেকে গাজীপাড়ায় হাইটে যাবে অথবা রিক্সায় যাবে, কিন্তু অফিসের কাজ যখন দেওয়া হবে, মাদ্রাসার কাজ যখন দেওয়া হবে তখন আর পাস হবে না, তখন দাঁড়ায় থাকে, রিক্সা পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায় না, ঠিক আছে, সিএনজি পাইলে উঠবে, দাঁড়ায় থাকবে, সামনে যাওয়া যাবে না, মাদ্রাসার কাজ অথবা অফিসের কাজ, যদি কাজটা নিজের হয়তো না, এই রাস্তা ভাঙ্গা, রাস্তা খারাপ, এই জায়গায় রিক্সায় উঠলে লাভ নাই, এই জায়গায় পায়ে হেঁটে যাই, এটা হচ্ছে নিজের কাজের সময়, আর অফিসের কাজের সময় অন্যের কাজের সময় মালের, তখন উঠছেন তো মাদ্রাসার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মহতামেম আলাদা যদি ট্যাক্সি ক্যাবও নিয়ে যায় তাকেও বাধা দিবে না, কিন্তু আদর্শ মানুষ কারা, উঠছেন লোকাল গাড়িতে, লোকাল গাড়িতে উঠলে গাড়ির ভিড়ের মধ্যে চোরে হুজুরের পকেট কেটে টাকাটা নিয়ে গেছে, টাকাটা নিয়ে গেছে যখন বুঝতে পারছেন আর বাড়িতে ফেরেন নাই। আকাবের কা তাকওয়া নামক কিতাবে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, বাড়িতে আর ফেরেন নাই, না ফিরে চলে গেছেন মাদ্রাসায় ফেরেন নাই, না ফিরে বাড়িতে চলে গেছেন, বাড়িতে যে নিজে যে ছোট্ট একটা ভিটা ছিল, যে ঘরটা যে জায়গাটা ছিল সেই জায়গাটা বিক্রি করছেন, বিক্রি করতে একটু দেরি লাগছে, কয়েকদিন হয়েছে দেরি করে, তারপরে ছাপাখানায় যে ওই পোস্টারে অর্ডার দিয়ে মাদ্রাসায় ফিরেছেন ইতিমধ্যে কয়েকদিন দেরি হয়ে গেছে, মাদ্রাসাওয়ালারা জানতে পারছেন ঘটনা, সম্পদ হারায় যাচ্ছে, নিজের জায়গা বিক্রি করে দিয়ে আসছে। বহুত আগে এক জায়গার থেকে কিছু টাকা আসছে আমার জন্য, পাইতাম টাকাটা, পরে রিং হলো যে অফিসে হেড অফিসে যাইতে হবে, কোথায় মতিঝিল, একটু বড় অঙ্ক, গেলাম তারপরে যে বললাম ভাই আমার বাসা মিরপুর, টাকা আসছে চট্টগ্রাম থেকে, আপনি টাকাটা আমার কাছে পাঠাই দিলেই তো হতো 8-9 বছর আগের কথা, এই কেন এত দূর আসতে হলো? আপনারা যারা সেলসম্যান আছে এদের কাছে দিলেই তো হতো। তখন সে অফিসার বলে হুজুর একসময় টাকা দিতাম সেলসম্যানদের হাতে, কিন্তু টাকা নিয়ে যে হাতে ব্যান্ডেজ লাগাই নিয়ে ফার্মের মুরগি জবাই করে গায়ে রক্ত লাগাই নিয়ে এসে অফিসে এসে দেখাতো যে ছিনতাইকারী টাকা নিয়ে গেছে, আমি জখম হয়ে চলে আসি। কাজে একাধিকবার ধরেছি এমন যে সামান্য নিজে হাতে একটু জখম করে ব্যান্ডেজ দিয়েছে বড় ব্যান্ডেজ, এবং শরীরে ফার্মের মুরগি জবাই দিয়ে বা বিভিন্ন জানোয়ারের রক্ত লাগাই নিয়ে সরাসরি অফিসে চলে আসছে যে ছিনতাইকারীরা ধরছে টাকা নিয়ে গেছে। আর হজরত মাওলানা ইনামুল হাসান ইনামুল হক রহমতুল্লাহ আলাইহি বাড়ি যে জায়গা বিক্রি করে যখন পোস্টাল অর্ডার দিয়ে আসছে মাদ্রাসায়, মাদ্রাসার সমস্ত জানাজানি হয়ে গেছে। এতিমের সম্পদের ব্যাপারে কত সতর্কতা! জানাজানি হয়ে যাওয়ার পর তখনকার যুগে গাঙ্গুহি রহমতুল্লাহ আলী জীবিত ছিলেন এবং থানবী রহমতুল্লাহ আলীও জীবিত। থানবী রহমতুল্লাহ আলীর কাছে ফতোয়া না আছে, গাঙ্গুহি রহমতুল্লাহ এর কাছে ফতোয়া চাওয়া হলো যে মোস্তামিম সাহেব টাকা হারাই ফেলছে, এভাবে টাকা হারাই ফেলে নিজের জায়গা বিক্রি করে ওই টাকা দিয়ে উনি মাদ্রাসার কাজের জন্য নিজের জায়গা বিক্রি করেছে, এটা জায়েজ হবে কিনা? গাঙ্গুহি রহমতুল্লাহ আলী ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? যে মোস্তামিম সাহেব আমানতদার, ওনার অনিচ্ছা সত্ত্বে টাকাটা চুরি নিয়ে গেছে, সুতরাং মোস্তামিম সাহেব এই টাকা দিতে বাধ্য না, এই টাকা আবার মাদ্রাসাওয়ালারা দিবে, মোহতামিম সাহেব নিজের থেকে দেওয়া লাগবে না। ওস্তাদরা তো খুব খুশি যে আমরা মোহতামিম সাহেবকে বাঁচাতে চাচ্ছি, মোহতামিম সাহেব বাইসে যাবে। এই ফতোয়া নিয়ে মোহতামিম সাহেবকে দেখাইছে, হুজুর গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন টাকা আপনার দেওয়া লাগবে না, মাদ্রাসা থেকে দিলে হয়ে যাবে। মোহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে রশিদ আহমদ কি আমার জন্যই মুক্তি হয়েছে, আমাকেই ফতোয়া দেওয়ার জন্য? এরপরে বললেন এই জায়গা যদি রশিদ আহমদ হইতো তাহলে সে কি করত? আমার জায়গা যদি রশিদ আহমদ হইতো তাহলে সে কি করত? অবশ্যই সে এতিমের মাল সতর্কতামূলক জায়গায় নিজের টাকা দিয়ে হলো, এই দায় সে কখনো নিত না, সে নিজের টাকা দিলে হলো এতিমের মাল থেকে সে পবিত্র থাকতো। ফতোয়া তো দিয়েছে যে আমি কি করতে পারবো, টাকা নিতে পারবো, টাকা আমার দেওয়া লাগবে না, কিন্তু সতর্কতা কি, আল্লাহর ভয় কি, সুতরাং আমি এই টাকা নিব না। আমাদের সমাজে এতিমের মাল নিয়ে উদাহরণস্বরূপ বাপ মারা গেছে, ছোট ভাই আছে, নাবালক ভাই আছে, এখন বাপ মারা যাওয়ার সাথে সাথে বাপের যে একটা জামা আছে, বাপের যে একজোড়া স্যান্ডেল আছে, ঘরে যদি এক মন ধান থাকে এই ধান যা কিছু আছে সবগুলোর মধ্যে ওই নাবালক বাচ্চার সমান অধিকার, ওই নাবালক সন্তানের সমান অধিকার, সে বালেক হওয়ার আগ পর্যন্ত যতটুক অংশ থাকবে এতটুক অংশ সংরক্ষণ করে বালেক হওয়া পর্যন্ত তার এই আমানত এই সম্পদ রক্ষা করতে হবে। এবং মাসলা এমন আছে আমাদের সমাজে তো মানুষ মরে গেলে তখন খুব আবেগ দেখায়, এর আগে আবেগ থাকে না। আবেগ কি? কয়েকদিন আগে মহল্লায় যেহেতু মানুষ মারা গেলে খুব আবেগের সাথে রিং দেয়, হুজুর মারা গেছে তাড়াতাড়ি কিছু হাফেজ ছাত্র পাঠাই দেন। অনেক সময় যদি লোকটা ভদ্র হয় তো ভদ্র ভাষায় বোঝালে তো বোঝে, আর যদি অভদ্র হয় বা বেশি আবেগ দেখায়, আমি বলি যে ভাই আপনার ছেলে যদি 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে যদি মাদ্রাসায় দিতেন, সে ছেলে কি আপনি অন্য কেউ যদি কোনো বাসায় মারা যাইতো সে লাশের পাশে কি আপনার ছেলেকে তেলাবাতের জন্য পাঠাতেন? তখন তো আপনি সাথেও নিতেন না আপনার ছেলের, না আমার ছেলে এই গেলে এই জায়গা গেলে ভয় পাবে, লাশ দেখলে ভয় পাবে, আমার ছেলেকে নেওয়া যাবে না। মাসলা তো অনেক পরের জিনিস, সামাজিক অবস্থা দেখি না, ঠিকই তো কইছেন। তো এই যে যে তিন বাচ্চাগুলো, এক নম্বর হলো আপনার এই বাপের সওয়াবের দরকার, তেলাবাতের দরকার, আমাদের হেফজখানা থেকে এক খতম করা অটোমেটিক হয়ে যাবে, আপনার বলাও লাগবে না। আর যদি আপনি আবেগ দেখাতে চান তাহলে আমাদের জায়গা থেকে ছাত্র দেওয়া হবে না, যদি দিতে চান আপনার ছেলেকে তেলাবাত শিখে আপনার বাপের সামনে পড়ান। হ্যাঁ, মানুষ মারা গেলে মানুষের সওয়াবের দরকার হয়, কিন্তু সেই সওয়াব তো জোর করে নেওয়ার দরকার নেই, আবেগ দেখায় তো নেওয়ার দরকার নেই। বাপ মারা গেছে এর আগ পর্যন্ত কোনো তেলাওয়াতের খবর নাই, বাপ মারা গেছে এখন টাকা দিয়ে তেলাওয়াত করে। হুজুরকে ডাকে নিয়ে ইহুদুর আসেন আর এক জায়গার থেকে টাকা ধার করে, হুজুর ধার করে নিয়ে টাকার গরমে কি করায়, খতম করায়। হ্যাঁ হবে, আল্লামা স্বামী রহমতুল্লাহ আলহি বলে দিয়েছেন যে টাকার বিনিময়ে কখনো সব লেনদেন হয় না, মাইয়েতকে তো সওয়াবের দরকার, সুতরাং এই জায়গায় যদি টাকা দেওয়া হয় বা নেওয়া হয় কারোরই সওয়াব হবে না। একটা আবেগের কথা বললাম, আবেগ বলতেছিলাম যে আমাদের সমাজে এতিমের হক কিভাবে নষ্ট করা হয়, এতিমের হক আদায় করা হয় না। মারা গেছে তার ওয়ারেস একজন এতিম আছে, এখন যৌথ সম্পত্তি দ্বারা ওই ওয়ারেসের জন্য হয় ইসালে সওয়াব করা হয়, যৌথ সম্পদ তার অংশটা আলাদা না করে সবাই যৌথভাবে ভোগ করে যাচ্ছে, তার যে অধিকারটা রয়েছে সে অধিকারটা আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে না, এতিমের সম্পদ যথাযথ ভাবে তাকে দেওয়া হলো না। আরো তো একদম আগে যায়, যদি ছোট নাবালক বাচ্চা থাকে, চাচারা যদি বড় থাকে, আয়াত যেমন বনু গতফানের ভিতরে আসছিল, চাচারা যদি বড় থাকে তাহলে চাচারা তো একটা বাহানা দিয়ে ওইগুলো কোনোভাবে না মালিক হওয়ার চেষ্টা করে যে তোমার বাপ টাকা নিয়েছিল তোমার বাপ, সুতরাং তোমাকে এই তিনখানে ভর্তি করাই দিই আর তোমার বাপের জায়গা আমরা দখল করি। কিন্তু কি হয় শেষ পরিণতি, এতিমের সম্পদের আল্লাহ তাআলার পক্ষ থেকে হুমকি আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটা জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন, যে সাতটা জিনিস ধ্বংসকারী জিনিস, তন্মধ্যে একটা হলো এতিমের সম্পদ আত্মসাৎ করে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কয়েক জায়গায় বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম, মালাল ইয়াতীম, যে এতিমের সম্পদ ভোগ করে না, গ্রাস করে না। আমাদের সমাজে একটা বললাম যে এতিম যদি কেউ ওয়ারেস থাকে ওয়ারেসের অংশটা আলাদা করে দেওয়া হয় না, এতিমের অংশটা আলাদা করে তার অংশটা সংরক্ষণ করে বালেগ হওয়া পর্যন্ত বড় যারা রয়েছে তাদের দায়িত্ব রয়েছে এতিমের সম্পদটা রক্ষা করা। যদি এতিমের সম্পদ রক্ষা না করে তাহলে ওই বড়রা হাসরের ময়দানে দায়ী হতে হবে, কারণ এতিমের পক্ষ থেকে বালেগ যারা আছে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া। আলোচনা করতেছিলাম এতিমের সম্পদের ব্যাপারে সতর্কতা কিভাবে থাকে, বেশি দূরের না, গহরডাঙ্গা মাদ্রাসা ছিল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, গোপালগঞ্জে একটা মাদ্রাসা আছে গহরডাঙ্গা মাদ্রাসা, বড় মাদ্রাসা, আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে একজন মুহতামিম সাহেব ছিলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জামাতা, কখনো কোনো টাকা পয়সায় নিজে হাত দিতেন না, দপ্তরি ছিল অ্যাকাউন্টেন্ট ছিল তার কাছে দায়িত্ব দিতেন। একবার এক লোক আসছে অনেক টাকা নিয়ে হুজুরের হাতে দিবে, হুজুর হাতে তো টাকা নেন না, এতিমের সম্পদ ভয় লাগে নেন না, ওই দাতারে সাথে নিয়ে নিজের অফিস রুম, হুজুরের যে রুম আছে সেই রুম থেকে বের হয়ে দাতাকে সাথে নিয়ে ওই অ্যাকাউন্টেন্ট যে রুমে থাকে সেই রুমে গেলেন, সাধারণত মতন সাহেব যান না ওই রুমে, সাথে নিয়ে যেয়ে অ্যাকাউন্টের সামনে বললেন যে এই ভাইকে আমি মহব্বত করি, উনি আমাকে মহব্বত করে, উনি কিছু টাকা দিতে আসছে, এই টাকাটা আমার হাত দিয়ে দিতে চাই, এই যে টাকা ওনার হাত দিয়ে থেকে নিলাম আপনার কাছে দিলাম, আপনি এখন রিসিপ্ট কেটে দেন। মানে আল্লাহওয়ালা বুজুর্গরা এতিমের সম্পদের ব্যাপারে কত সতর্ক থাকতেন, কারণ এগুলো সম্পদ হজম হয় না, সহজ ভাষায় বলা যায় এগুলো সম্পদ হজম হয় না। আর একজনের সম্পদ মিরাস, আত্মীয়ের হক নষ্ট করা, এতিমের সম্পদ নষ্ট করা, দুর্বলের সম্পদ নষ্ট করা, সাময়িকভাবে দেখা যায় যে বিল্ডিং উঠে গেছে খুব আরাম হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা হঠাৎ করে এমন একটা বিপদ দিয়ে দিবে ওই বিপদের আর সমাধানের সহজ কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য ভালোর জন্য বলে যে বান্দা তোমরা এতিমের সম্পদে হাত দিও না, ওয়ালা তাকুলু আমওয়ালাল ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদটা দিয়ে দাও এবং এতিমের সম্পদটা ভালোর সাথে মন্দকে মিশ্রিত করে এতিমের সম্পদটা নষ্ট করে না, এবং ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের মালকে তোমাদের সাথে মিলায়ে তোমরা খেয়ে ফেলো না। কিভাবে, তখনকার যুগে হতো যুদ্ধ থেকে বাপ মারা গেছে এতিম হয়েছে, তখন এতিমের তো ভরণ পোষণের দরকার, এতিমের সম্পদ রয়েছে অনেক, এতিমের সম্পদটা এনে নিজের খাবারের সাথে মিলাত, এতিমের যদি মাসে 2000 টাকার মতো লাগে এতিমের থেকে আরো বেশি নিয়ে নিজের খাবারের সাথে মিলে এতিমের যে পরিমাণে লাগে ওই পরিমাণের সাথে বেশি নিয়ে ওই ব্যক্তি মালিক হতো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ইতিমের মালটা তোমাদের মালের সাথে মিলায়ে তোমরা সেটা খেয়ে ফেলো না। কেন? ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা বড় মারাত্মক গুনাহ। গুনাহ কয়েক প্রকার। এক প্রকার গুনাহ আছে যেটা বান্দা দুনিয়াতেই মাফ করে নেয়, মাফ করতে পারে। আর এক প্রকার গুনাহ আছে যে দুনিয়াতে মাফ করে নিতে পারে কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। যেমন নামাজ রোজা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু সম্পদের অধিকারের ব্যাপারে, সম্পদের ব্যাপারে যে সম্পদের মালিক ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করেন না। এক নম্বর হলো এতিম, দুই নম্বর হলো দায়িত্বটা হলো আল্লাহর কাছে, সম্পদের মালিক জিম্মাদারি হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে সম্পদের জিম্মাদারি, সেই সম্পদ যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে এতিম এবং আল্লাহর জিম্মাদারি হওয়ার কারণে গোনাটা মারাত্মক আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বহুত আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার এমন হয়েছে এতিমের মাথায় হাত বোলায় এতিমের উপর জুলুম করলে আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহ তাআলার আরশ কেঁপে যাবে। আমাদের সমাজে এতিমের কথা দুনিয়ায় অনেক মিল ফ্যাক্টরি দেখবেন বন্ধ হয়ে যায়, অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যায়, কিন্তু যে সমস্ত এতিমখানা আছে বা এতিম বাচ্চারা, অসহায় বাচ্চারা যে সমস্ত মাদ্রাসাগুলোতে পড়ে, কখনো কোনো দেখবেন না যে বন্ধ হয়ে যায়, দিন দিন দেখবেন আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। বহু উদাহরণ আছে, অনেক দূরে যাওয়ার দরকার নেই। 14 নম্বর একটা মাদ্রাসা আছে, জামিরুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার মাসিক ব্যয় যদি জানেন আশ্চর্য হবেন, অথবা কোনো বাজেট নাই। আমাদের জায়গায় 40 জন ছাত্র আছে, আমাদের কোনো বাজেট নাই। আল্লাহ তাআলার জিম্মাদারি যেহেতু এই সমস্ত বাচ্চাদের, আল্লাহ তাআলা উপযুক্ত সময়ে এদের রিজিক এদের সামনে এনে হাজির করবেন। দায়িত্ব কার? আল্লাহ তাআলা। তা মাল থাকলেও যেমন আল্লাহ তাআলার জিম্মাদারিতে, মাল না থাকলেও আল্লাহ তাআলা এদের দায়িত্ব নেন। এই জন্য এটাকে ইন্নাহু কানা হুবান কাবীরা, যে সমস্ত জিনিসের হকের ব্যাপারে আল্লাহর সাথে সম্পর্কিত সে সমস্ত হকের ব্যাপারে বান্দা সতর্ক বেশি হওয়া দরকার। যেমন আল্লাহ তাআলা বলছেন তুমি মজলুমের প্রতি, অসহায়ের প্রতি জুলুম করে না। অসহায়ের প্রতি জুলুম করলে কি হবে? অসহায়ের পক্ষ নেবে আল্লাহ তাআলা। যে ব্যক্তি শক্তিশালী সবল এর উপর জুলুম করলে তো সে জুলুমের প্রতিবাদ করতে পারে, সে জুলুমের উত্তর দিতে পারে। কিন্তু মজলুম, অসহায়, এতিম, নাবালক, এই যে বাচ্চাগুলো আছে, এই যারা আছে, এদের পক্ষ আল্লাহ তাআলা স্বয়ং নেয়। শুধু ন্যায় দেখি না, হাদিসে আছে ওলাও বাদা হীন, বান্দা অবশ্যই আমি তোমাকে সাহায্য করব যদি সেটা অনেক পরে হয়। আজকের আয়াতের মূল কথা আল্লাহ তাআলা বনু গতফানকে লক্ষ্য করে দুনিয়ার সমস্ত মানুষকে বলতেছে যে বান্দা এতিমের সম্পদ, অসহায়ের সম্পদ, দুর্বল লোকের সম্পদ তুমি আত্মসাৎ করে না, কারণ এটা মারাত্মক গোনা। আর গোনাহের বলতেছিলাম গোনা বিভিন্ন প্রকার, দুই প্রকার বললাম। তৃতীয় প্রকারের কথা, তৃতীয় প্রকার গোনা আছে এমন যে গোনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেয় আখেরাতেও দেয়, দুনিয়াতেও দেয় আখেরাতেও দেয়। তন্মধ্যে এক প্রকার গোনা হলো এই যে দুনিয়াতে আখেরাতে আত্মীয়তার হক নষ্ট করা, এতিমের সম্পদ নষ্ট করা। যে ব্যক্তি আত্মীয়তার হক নষ্ট করে, আত্মীয়দের হক নষ্ট করে নিজে সম্পদশালী হয়েছে, এই ব্যক্তি জীবনে কোনোদিন ওই সম্পদটা শান্তি পাবে না, দুনিয়ায় এর শাস্তি তার ভোগ করতেই হবে। এতিমের সম্পদের ব্যাপারে এরকম, যদি কোনো ব্যক্তি এতিমের হক নষ্ট করে, এই এতিমের হক নষ্ট করার কারণে দুনিয়াতেও এর শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেন বিভিন্ন জায়গায়, কোরআনেও বলেছেন, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এবং আয়াতের শেষেও বলেছেন, বান্দা এতিমের সম্পদ থেকে বিরত থাকবে কেন? ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা গেল সম্পদ। আর যদি উল্টা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এমন হয়েছে যে আল্লাহ রাসূল দুর্বলদের প্রতি বেশি দুর্বল ছিলেন, দুর্বলদের প্রতি আল্লাহ রাসূল বেশি দুর্বল ছিলেন। আজকে এই বুখারী শরীফের একটা হাদিসে যাচ্ছিল যে এক মেহমান আসছে মদিনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আছো এই ব্যক্তিকে মেহমানদারি করাবে, কেউ সাড়া দিলেন না। আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাসায় পাঠালেন, দেখো তো কোনো খাবার আছে কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাসায় যে সংবাদ নিলেন, খাবার নাই। এবার আল্লাহ রাসূল বললেন, কেউ আসো একে মেহমানদারি করাবে। এক সাহাবী দেখতেছেন কেউ নেয় না এই আগন্তুক মেহমানকে, অসহায় ব্যক্তিটাকে, সে বললেন আল্লাহ রাসূল আমার কাছে দিয়ে দেন। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বিবির কাছে জিজ্ঞেস করতেছে কোনো খাবার আছে। বিবি বলে, ওই নাবালিক ছোট ছোট বাচ্চা, দুধের শিশু, এদের জন্য কিছু খাবার আছে, আর কোনো খাবার তো নাই। সকালবেলাতে সকালে হবে, আবার আটা পিষে আবার রুটি বানাই খাওয়াবো, রাত্রের জন্য শুধু যেটা বানাইছি এটাই শুধু আছে, আর নাই। দুইজন অসহায়, নাবালিক বাচ্চাও অসহায়, যে মেহমান আসছে সেও অসহায়। কিন্তু নাবালিক বাচ্চাকে তো আবার সকালে খাবার দিতে পারবে, বাপ মা আবার খাবার দিতে পারবে, কিন্তু এই বেচারা দূর থেকে সফর করে আসছে আল্লাহ রাসূলের দরবারে ইসলাম গ্রহণ করার জন্য, এ তো সারাদিন ধরে খাই নাই, এর তো খাবারের ব্যবস্থাই নাই, ওদের তুলনায় এ অসহায়। তখন বাপ চিন্তা করে বললেন, বিবিকে বললেন যে বাচ্চাদেরকে সামান্য কিছু বুলাই বলাই রাত্রে ঘুমাই দাও, সকালে তোরা উঠে উঠে আবার খাবে, আর যে খাবার আছে এই খাবারটা আমি আর মেহমান এবং তুমি, তখন খাস পর্দা অবতীর্ণ হইবে, আমরা তিনজন যখন খাইতে যাব তখন তুমি ল্যাম্পটা বাতিটা ঠিক করার নাম দিয়ে বন্ধ করে দিবে, ঠিক করার বাহানা দিয়ে বন্ধ করে দিবে, তুমি বাতি ঠিক করতে থাকবে, ইতিমধ্যে আমি হাত নাড়াবো, কিন্তু ওই খাবারটা যেন মেহমান খায় সে পেট ভরে, অসহায়ের প্রতি কত দুর্বল থাকবে। আমাদের সমাজে জালেম জুলুম করে অসহায়ের উপর, জালেম জুলুম করে অসহায়ের উপর, সবলের উপর জালেম জুলুম করে না, কিন্তু আমি বলি এটা জুলুম না, এটা তার কপাল পোড়াচ্ছে। কেন, যার উপরে জুলুম করতেছে তার পক্ষে বাদী কে? বাদী আল্লাহ তাআলা, কিন্তু এই বাদী তো ভদ্রবাদী, ভদ্রবাদী আল্লাহ তাআলা, বাদী তো সাথে সাথে উত্তর দেয় না, বাদী উত্তর দেয় কিছুদিন পরে যায়। সাহাবী ভেবে খানা খাওয়ার পর সকালবেলা আল্লাহ রাসূলের দরবারে একদিকে যেমন অসহায়ের সম্পদ নষ্ট করলে শাস্তির কথা বলতেছেন, অপর দিক থেকে অসহায়ের প্রতি কেউ যদি সদয় হয়, সাহায্য করে, আল্লাহ তাআলা তার জন্য আরো বেশি খুশি হন। হাদিসে আছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ওরা তো খাওয়াবেনি। বান্দা বলবে, ইয়া আল্লাহ আপনি তো আল্লাহ তাআলা, কিভাবে আপনাকে খাওয়াবো? তখন বলবে যে আমার পক্ষ থেকে অমুক অসহায় ব্যক্তি তোমার কাছে খানা চাইনি, তুমি তাকে দিলে তো তুমি আমার কাছে পেয়ে যাইতে, আজকে তুমি তাকে দিলে তো আমাকে দেওয়া হতো। এই জন্য এতিম অসহায় যারা, তাদের অভিভাবক, মূল অভিভাবক আল্লাহ তাআলা, তাদের সম্পদ আত্মসাৎ করা, তাদের উপর জুলুম করা, অর্থ হবে আল্লাহর সাথে টকরাও দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসার 2 নম্বর আয়াত স্পষ্ট করে বলতেছেন, ইন্নাহু কানা হুবান কাবীরা, যে এটা বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অসহায়ের উপর, এতিমের উপর জুলুম নির্যাতন করা থেকে বিরত থেকে তাদের হক আদায় করবার তৌফিক দান করুক। প্রশ্ন, হুজুর ব্যাংকের মাধ্যমে আমরা যারা বেতন পাই, টাকা উঠাই, ব্যাংকে ন্যূনতম টাকা রেখে বেতনের সব টাকা উঠানো জরুরি, নাকি কিছু টাকা জমা রাখা যাবে? বুঝিয়ে বললে খুশি হতাম। ব্যাংকে টাকা রাখাতে অসুবিধে নাই, কিছু রাখেন বা সম্পূর্ণ রাখেন, কিন্তু যে লাভটা দিবে সে লাভটা আপনি খেতে পারবেন না, লাভটা সওয়াবের নিয়ত করা ছাড়া সৎকা করে দিতে হবে। প্রশ্ন, বেশি টাকা হলে যেমন বাধ্য হয়ে জমি বিক্রি করা লাগলো, অন্য লোক কোম্পানির কাছে জমি বিক্রি করে দিয়েছে, ফলে আমরাও বিক্রি করতে হলে হচ্ছে, এখন টাকা ব্যাংকে রাখবো না অন্য কোথাও রাখবো, এই অবস্থায় পরামর্শ দিন। সিকিউরিটির জন্য বর্তমান ব্যাংক ছাড়া বিকল্প কিছুই নাই, এখন যে অবস্থা, রাস্তায় বের হলে 1 লক্ষ টাকা নিয়েও গিয়ে নেয়, নিরাপত্তা নেই। সুতরাং বর্তমান সময়ে সিকিউরিটির জন্য ব্যাংকে টাকা রাখা যাবে, কিন্তু ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট বা সুদ খাওয়া যাবে না। বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংকের যে প্রচলন আছে তা কি আদৌ শরিয়া ভিত্তিক কিনা? কোনো ব্যাংকে টাকা রাখলে সুদ হবে না জানালে উপকৃত হব, এমন ব্যাংক বাংলাদেশে এখন আবিষ্কার হই নাই, লেভেল আছে সবার কাছে, এদের যুক্তি কি? কিছুদিন আগে আমাদের হেফজ করার জন্য একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গিয়েছিলাম। একজন আমাদের একজন লোকও ছিল, এক অফিসার আর এক লোকলে বুঝাচ্ছে যে আপনি ইমাম সাহেবের পিছনে যখন ইক্তেদা করেন, ইক্তেদা করার সময় তো আপনি উযু করে যে ইক্তেদাই তো বিহাজাল ইমাম কয়ে দেন, ইমাম সাহেব কি পড়লো না না পড়লো এগুলো দেখার বিষয় কি, নামাজ তো আপনার হয়ে যায়, সুতরাং টাকা আপনি আমার আমাদের কাছে দিয়ে দিবেন, আমার আপনার দায় দায়িত্ব সব আমরা নিয়ে নিলাম। এ আছে তাদের জায়েজের দলিল। ইসলাম সম্পর্কে কি বোঝে, কতটুকু বোঝে? আমাদের দেশের দুইটা শরী ইসলামী ব্যাংকের দুইজন চেয়ারম্যান ছিলেন, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আর খতিব সাহেব বাইতুল মোকাররম ওবায়দুল হক সাহেব হুজুর, এই দুজন শেষ পর্যন্ত ওদের তিক্ততা থেকে ওদের থেকে ব্যাক করে আসছে। এখন ওরা সব শরিয়া ভিত্তিক সব চালু করে ফেলছে, সব শরিয়া ভিত্তিক। ছাত্র জীবনে যখন মালিবাগে পড়ি, মিসকাতের জামাত পড়বো, দাওয়ার আগের জামাত, আমার বড় ভাই বললেন তোকে তো মাসে মাসে টাকা দিতে হয়, ঝামেলা লাগে, তোর নামে কিছু টাকা রেখে দিই, শাহজালাল ব্যাংকে শরিয়া বোর্ড চালু করেছে, তুই ওই জায়গার থেকে এনে এনে খাবি। আমি হুজুরদেরকে জিজ্ঞেস করলাম, হুজুরা বললো তুমি আগে শাহজালাল ব্যাংকে যে ওদের নীতিমালা নিয়ে সংগ্রহ করো। গেলাম, বেশ সময় বলার বসার পরে চেয়ারম্যান সাহেব আসছে, ওই ব্যাংকের যিনি অফিসার আসতেছে একজন ভদ্র মহিলা, সাক্ষাৎ হলো। হওয়ার পরে বললাম আমি কিছু ডিপোজিট করবো, তা আপনাদের শরিয়া ভিত্তিক? হ্যাঁ আমাদের শরিয়া ভিত্তিক আছে, দেখি এই যে ফাইল আছে, আমরা অমুক অমুকের কাছে টাকা সংগ্রহ করেছি, তারা যেভাবে শরিয়া ভিত্তিক করে আমরাও সেভাবে শরিয়া ভিত্তিক করি। এই হলো শরিয়া ভিত্তিকের দলিল। সবচেয়ে বড় দলিল হলো তাদের মাথা থেকে পা পর্যন্ত শরিয়ত নাই। যদি সে শরিয়ত বসতো তাহলে সে আগে সে শরিয়ত ভিত্তিক হতো। এখন এটা দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে, আর এই মাসলা বলতে গেলে সবাই এক কথা কয়, হুজুর আপনি আর এক কথা কর, কিন্তু যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা সুদ খাবে, কিছু বলার নাই। দেখা এখন যদি সব মেয়েরা বেহায়া পড়া বের হয়ে যাচ্ছে, এই জন্য জিনা যে হালাল হয়ে যাবে, মেয়েদের সাথে একেবারে দেখা সাক্ষাৎ খোলা মারা স্পর্শ হারাম হয়ে যাবে, ইসলাম এতটা সস্তা না, ইমান এত সস্তা না। এই জন্য যাদের হক পথে মানতে চায়, টাকা রাখা রাখতে হবে বলি, একই খামখেয়ালি করা যাবে না, টাকা রাখতে হবে, কিন্তু যে ইন্টারেস্ট যেটা আসতেছে সেটা উদাহরণস্বরূপ আপনি টেস্ট করে দেখেন, বিভিন্ন ব্যাংকে সুদভিত্তিক ব্যাংকে ঋণ খেলাপি করলে চক্রবৃদ্ধি হারে আসে, যারা ইসলামের নাম দেয় এদের কাছে চক্রবৃদ্ধি হারে আসে। শুধু দলিল দেখি আমরা লাভ তো ফিক্সড করি না। আরে ভাই, লাভ ফিক্সড করার তো একটা দিক হলো, বাকি তুমি লেনদেন কিভাবে করো? আমাদের সমাজে এই মাদ্রাসাগুলোতে ফতোয়া বিভাগ যেটা আছে, মুফতি বিভাগে যেটা আছে, ভালো ভালো মুফতি বিভাগে ব্যাংকিং পড়ানো হয়। দুই বছর আমরা যারা পড়ছি মুফতি, অহংকারের জন্য বলছি, জানানোর জন্য বলছি, আমরা ব্যাংকিং পড়ছি, পড়াই, এটার তো কোনো মূল্য নাই। কেন? তারা তো ওই কিছু ইংরেজি শব্দ শিখছে আর শার্ট প্যান্ট টাই পরা শিখছে, এটাই তাদের কাছে বড় আধুনিকতা হয়ে গেছে। এখন যদি বলি যে আপনি ইসলাম ভিত্তিক লেনদেন করবেন, কোন ভিত্তিতে আপনি লেনদেন করতেছেন? আপনি একজন বাড়িওয়ালাকে লোন দিচ্ছেন, লোন দিচ্ছেন কোন ভিত্তিতে? আপনি আপনি তো নাম দিয়েছেন ইসলামী, ইসলামী তো হজের ব্যবস্থা সব ইসলামী করে ফেলছে। আমাদের এক হুজুর কদিন হাসতে হাসতে, একসময় লেখ থাকবে ইসলামী মদের দোকান, অবস্থা এমন হয়ে যাচ্ছে, মানুষ মদ দেখবে না, দেখবে ইসলামী নাম, যেহেতু ইসলামী মদের দোকান, এই ইসলামী নাম দেখে মানুষ খাবে, এখন এই অবস্থা হয়ে গেছে। এই কথা বললে অনেকেরই কেন স্বাভাবিক একটা অবস্থা দেখে আসতেছে, এটার উল্টা কিন্তু যাচাই করা চাই। হক্কানি মুক্তি একরাম বিজ্ঞ হলাম, আমাদের দেশে জানলে অনেক বড় বড় মুক্তি একরাম আছে, ইসলামী ব্যাংকিং এর বাংলা বইও বের হয়েছে, আরবি লেখা, উর্দু লেখা, ইংরেজি লেখা থেকে বাংলা অনুবাদও বের হয়ে গেছে, এগুলো দেখেন আর এদের লেনদেন দেখেন, মিলান কি হয়। আমাদের এক হুজুর বহুত আগে একটা ব্যাংকে গেছেন, যে ইসলামে তো নিয়ম হলো যে কোনো জিনিস কিনতে হলে তাকে টাকা দিতে হবে, সে কিনে আনার পরে তার সাথে তুমি দ্বিতীয়বার লেনদেন করবে, তাকে যখন টাকা দিবে তখন সেটা তার কাছে আমানত থাকবে, তাকে জামানত করা যাবে না, জামানত করলে যায় যাবে না, একটা সূক্ষ্ম মাসলা। তা আপনারা এক্ষেত্রে কি করেন? তাকে যে আমাদের গেট পার হলেই জামানত, এই আমানত তামত আমরা বুঝি না, একটা সূক্ষ্ম দিক দেখালাম। কিন্তু এক শ্রেণীর জেন্টেলম্যান আছে যে ইসলামকেও মানতে চায়, আবার ইহুদিরা তারা খ্রিস্টানদের সাথেও তাল মিলাতে চায়, এদেরকে বোঝানো যায় না, এরা উল্টা মনে করে আমাদেরকে। যার কপালে যেটা বুঝে সে বুঝবে, আল্লাহ তাআলা সহি বোঝার তৌফিক দান করুক। প্রশ্ন, পরীক্ষার নকল করলে গুনাহ হবে কি, হলে কোন প্রকার গুনাহ হবে, কবিরা গুনাহ? প্রশ্ন, চাকরির ক্ষেত্রে কোনো নকল সনদ, অভিজ্ঞতার সনদ ইত্যাদি দিয়ে চাকরি পেলে সে চাকরি করা কি ঠিক হবে, এরূপ ক্ষেত্রে করণীয় বিষয়টি বললে ভালো হয়, এটা ধোকা, ধোকা দেওয়া হারাম। তবে যে শ্রম দিবেন, শ্রম যদি উপযুক্তভাবে দিতে পারেন, শ্রম দিয়ে যে বেতন পাবেন সেটা আপনার জন্য, ওই টাকাটা হালাল হবে, কিন্তু এই চাকরি এটা আপনার জন্য হারাম হলো। বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সচেতন মুসল্লি হিসেবে ইসলাম ভিত্তিক কোন জামাতে শরীক হয়ে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করা জরুরি হবে কি? বুঝিয়ে বললে আমাদের অনেকের ফায়দা হতে পারে। অংশগ্রহণ করা আবশ্যক না, কিন্তু সমর্থন করা আবশ্যক। সঠিক ইসলামী আদর্শ যেগুলো চলে, যাদের নেতা এবং অনুসারী সবাই সত্যিকারে মুসলমান, ইসলাম ভিত্তিক চলে, এদের সাথে আমি পারলে শরিক হবো, না পারলে সমর্থন করবো, এটাও আমার ইমানের দায়িত্ব। সমর্থন করলাম না, তাহলে আমি ইমানের দায়িত্ব আদায় করি নাই। হুজুর, গোপ রাখার সুন্নাত বুঝিয়ে বললে ভালো হয়। গোপের ডানে এবং বামে কাঁচি দিয়ে ছোট করার সময় দাড়ির সীমানা কত কতটুকু? গোপ রাখার তিন পদ্ধতি। একটা হলো উপরে মোষ বড় থাকবে, শিরাটা শুধু কাটা হবে, শিরা বরাবর কাটা হবে, যাতে পানি খাইতে গেলে মোষ না ভেজে, এক নম্বর একটা পদ্ধতি। দুই নম্বর হলো এমন ভাবে ছাটা উপরে চামড়া দেখা যাবে। তিন নম্বর হলো একেবারে ছাটা চাফা যাবে না কোনো অবস্থায়, এমন ভাবে একেবারে গোড়া থেকে। এক নম্বর হলো শির দেখা যাবে, দুই নম্বর হলো একটু ছোট করা, তিন নম্বর হলো একেবারে গোড়া থেকে কাটা। এই তিন পদ্ধতির কোনো একটা পদ্ধতিতে মোষ কাটলেই সেটা সুন্নাত তরিকায় হবে, সাহাবায়েকরাম এভাবে কাটতেন। আর যদি মোষটা লম্বা হয়ে যায়, পানি খেতে গেলে লম্বা হয়ে যায়, এটা মাকরু হবে অবস্থায় রাখা। আর মোষ কাটার সময় হা করলে যে সীমানা আছে, এই সীমানার উপরের অংশ হলো মোষ, নিচের অংশ হলো দাড়ি, আর সীমানা বরাবর যেটা আছে এটা যদি কেউ রাখে ভালো, না রাখলে গোনা হবে না। দুই ঠোঁটের দুই পাশে, ঠোঁটের দুই পাশে হা করলে যে সীমানা আছে দুই পাশের এই বরাবর, এটা রাখা ভালো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখতেন, উনি রেগে গেলে ওনার এই দুই পাশের লোকগুলো ফুলে যাইত, হাদিসে আছে। অন্যান্য সাহাবা একরাম অনেকে কাটতেন, হা করলে দুই পাশের ঠোঁট, এর নিচের পর্যন্ত আর কিছু কাটা যাবে না। আমাদের সমাজে তো কি করে ফিটিং করে নিচের দিক দিয়ে, এটা দাড়ি, এটা ফিটিং করা জায়েজ নাই। যদি কেউ মাসলা দেখতে চায়, আমাদের এর উপর আলাদা লম্বা কিতাব আছে। কিন্তু ইসলামী দাড়ি রাখতে হলে, শরীয়ত মোতাবেক চলতে হলে, হা করার পরে উপরের যে অংশ আছে এটা, বাকিটা সব দাড়ি। হুজুর, আপনি বলেছিলেন চুল নাড়িয়া রাখা অথবা কান পর্যন্ত বড় রাখা বাবরি। আমার জানার বিষয় হলো নাড়িয়া হওয়ার পর থেকে চুল কতটুকু বড় হওয়ার পর আবার নেড়ে করা যাবে, অথবা কতদিন পর পর জানালে উপকৃত হব? চুলের মূল সুন্নাত হলো বাবরি রাখা। বাবরির তিনটা স্তর, কান বরাবর, ঘাড়ের মাঝখান, কাত বরাবর, এই তিনটার কোনো একটা রাখতে হবে, সবগুলো চুলেই পরে যদি কেউ রাখতে চায়। দাড়ি যাদের উঠি না, এরা বাবরি রাখা যায় না, দাড়ি ওঠার পরে বাবরি রাখতে হবে। দ্বিতীয় হলো যদি কেউ চুল চাচতে চায়, তাহলে তার সুবিধা মোতাবেক যখনই সুবিধা হয় তখন সে কি করতে পারবে, চাচতে পারবে। তবে বাবরির নিচেই যেন, অর্থাৎ বাবরি নামতে নামতে কাদের নিচেই যেন না নামে, তার আগেই যে কোনো সময় যদি সে চাষে তাহলে তার হক আদায় হবে। কিন্তু মূল সুন্নাত হলো বাবরি রাখা। হুজুর, সরকারি টাকা অবৈধ উপায়ে নিজের কাছে চলে আসলে এই টাকা সরকারের ফান্ডে, রাজস্ব ফান্ডে ফেরত দেওয়ার নিয়মগুলো বললে উপকৃত হব। অনেক নিয়ম আছে, উদাহরণস্বরূপ বন্ড কিনতে পাওয়া যায়, প্রাইজ বন্ড, আপনি কিনে এটা আর জমা দিন না, ছেড়ে ফেলে দেন, টাকাটা ব্যাংকের ফান্ডে সরকারের ফান্ডে জমা হয়ে গেল। সরকারের বিভিন্ন যে বন্ড কিনতে পাওয়া যায়, বিভিন্ন উপায় আছে, সরকারি ফান্ডে কোনো জায়গায় কোনোভাবে দিলেই এটা আদায় হয়ে যাবে আপনার। প্রশ্ন, হুজুর বিকাশের ব্যবসা জায়েজ কিনা? জায়েজ বলে কিভাবে জায়েজ বুঝিয়ে বললে ভালো হয়। বিকাশের ব্যবসা যে চার্জ নেয় হাজারে ১৮ টাকা, এই ১৮ টাকা নিয়ে লেনদেন করা জায়েজ আছে। বিকাশ যে সুদ ভিত্তিক যে সমস্ত লেনদেন করে, বিভিন্ন কোম্পানি চালু হয়েছে, সুদ ভিত্তিক ডিপোজিট কিস্তিটা, ডিপোজিটের যে কিস্তি থাকে সেই কিস্তিটা বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে জমা দেয়, এ সমস্ত হারাম কাজে টাকা আদান প্রদান জায়েজ নাই। এমনি টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, ফ্ল্যাগশিপ করতেছে, ইত্যাদি যে সমস্ত লেনদেনগুলো আছে, এ সমস্ত লেনদেনে যে চার্জটা আছে, চার্জটা নেওয়া জায়েজ আছে, এবং বিকাশ রকেট এগুলো জায়েজ আছে। শেয়ারের ব্যবসা জায়েজ কি? যদি জায়েজ না হয়ে থাকে, এরূপ ব্যক্তির মেহমানদারি কবুল করা ঠিক হবে কিনা বুঝিয়ে বললে ভালো হয়। শেয়ারের ব্যবসা জায়েজ নাই, আইপিওটা শুধু জায়েজ আছে, সেটা যদি জায়েজ মূল কোম্পানি যদি হালাল হয়, তারপর আবার সেটা সেকেন্ডারি আসার সাথে সাথে বিক্রি করে দিতে হয়, আর সেকেন্ডারি কোনোটাই জায়েজ নাই, সে সেকেন্ডারি সম্পূর্ণ জুয়া। আমাদের মুফতি আব্দুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাব আছে শরিয়া শেয়ারের, ইসলামী দৃষ্টিকোণ থেকে শেয়ার, ছোট কিতাব, ওটা বিস্তারিত আছে। প্রশ্ন, সাত ভাগে কোরবানির পশু কেনার জন্য তিনজন সাতজন থেকে কোরবানির পশু হাটে গেলাম, সেখানে তিনজন মিলে নাস্তা করলাম। আমার জানার বিষয় হলো রাস্তার খরচ, নাস্তা খরচ ও আনুষঙ্গিক খরচ কি ক্রয়কৃত পশুর টাকার সহিত যোগ করে হিসাব করা লাগবে কিনা বুঝিয়ে বললে ভালো হয়। যাতায়াতের খরচ, স্বাভাবিক যাতায়াতের খরচ অন্তর্ভুক্ত হবে জন্তুর সাথে। আর যে নাস্তাটা জরুরি ছিল, দরকার ছিল দুপুরের সময় বা নাস্তার সময়, না হলে কষ্ট হচ্ছে, সেই নাস্তাও যদি অন্তর্ভুক্ত করা হয় অনুমতি ছাড়া জায়েজ আছে। কিন্তু স্বেচ্ছায় যে নাস্তা হয়, বিলাসিতার সাথে যে নাস্তা হয়, এই নাস্তার টাকা ব্যয় করলে অন্যদের অনুমতি নিতে হবে। প্রশ্ন, নামাজের মধ্যে রুকু না করে ভুলে সিজদায় গেলে ওই নামাজ কিভাবে পড়তে হবে জানালে উপকৃত হবে? রুকু করা ফরজ, ওই রাকাতের মধ্যে কোনো অবস্থায় ফিরে এসে যদি রুকু করে পরবর্তীতে যদি সস্তিতা দেওয়া হয় তাহলে নামাজ হবে, আর যদি রুকুটা নাই করা হয় তাহলে নামাজ হবে না, রুকু করা ফরজ। ইমামের পেছনে চার রাকাত নামাজের শেষ বৈঠকে বৈঠক পাইলাম, নিয়ত বেঁধে ইমামের পিছনে এমন অবস্থায় বসলাম, বসার সাথে সাথে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন, এমন অবস্থায় মাসবুক কি তাসাউদ পড়া পড়ার পর বাকি নামাজ আদায় করবে জানালে উপকৃত হব? চার রাকাত নামাজে ইমাম সাহেব আত্মায়াত করতেছে, এমন সময় যে শরীক হয়েছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিছে, অথবা তৃতীয় রাকাত ইমাম সাহেব উঠে দাঁড়াইছে, উত্তম হলো আত্মায়াত পড়ে তারপরে দাঁড়ানো। যদি এক্ষেত্রে আপনি আত্মায়াত না পড়ে দাঁড়ায় যান তাহলে আপনার নামাজ হবে কিন্তু অনুত্তম হলো। হুজুর, মহিলাদের নাক ও কান ছিদ্র করে স্বর্ণ বা অন্য ধাতব পদার্থ গহনা পড়া শরীয়তের দৃষ্টিতে কেমন বুঝিয়ে বললে ভালো হয়? জায়েজ আছে, কিন্তু অযু গোসলের সময় সাবধানে অযু গোসল করতে হবে, নাকের ছিদ্রে কানের ছিদ্রে যেন পানি পৌঁছায়। যদি এমন হয় যে নাকের ছিদ্রে পানি পৌঁছাতে কষ্ট হয়, পানি পৌঁছায় না, তাহলে এই সমস্ত মহিলাদের নাক ছিদ্র না করা। মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে কিনা? যদি না পারে তাহলে কোরআনের কোন কত নম্বর আয়াতে আছে জানতে চাই। মূল ভিত্তি হলো ঈমান আনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলছেন, সূরা কাহাফের শেষে আছে, সূরা বাইনায় আছে, সূরা বুরুজে আছে, 30 পারার কয়েক জায়গা আছে, 18-16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আছে, যারা ঈমান আনবে তারা জান্নাতে যাবে, তারপরে আছে যারা আল্লাহকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এই জায়গা ধর্মের বিষয় হলো যারা আল্লাহকে এক বলে স্বীকার করছে, আল্লাহকে এক বলে স্বীকার করছে, তাদের নবীকে মানছে, এই ব্যক্তি একদিন হলেও জান্নাতে যাবে। যারা আল্লাহর সাথে শরীক করেছে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। হুজুর, আমরা নিয়ত করেছি স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ব, যদি আমরা দুজনে নামাজ পড়ি সেই নামাজ কেমন পড়ব, একা একা পড়ব নাকি জামাতে পড়ব? যদি জামাতে পড়তে চান পড়তে পারবেন, তবে এই ক্ষেত্রে স্ত্রীর পা স্বামীর পায়ের থেকে একটু পিছনে থাকবে, স্ত্রী দাঁড়াবে ডান পাশে, স্ত্রী একটু একটু পিছনে দাঁড়াবে। দুজন পুরুষ হলে তো আমরা সামান্য একটু পিছনে দাঁড়াই, আর স্ত্রী হলে মা বোন হলে ওই স্ত্রীর পায়ের অগ্রভাগ, আঙ্গুলের মাথা এবং স্বামীর পায়ের গোড়ালি বরাবর হতে পারবে না, একটু পিছনে থাকতে হবে, তাহলে যায় না। তাও আবার এমন মহিলা স্ত্রী মা বোন বেগেরা মহিলাদের নিয়ে হবে না। বর্তমান আমাদের মাঝে দেখা যায় যে ধরনের মোবাইল বাহির হইয়াছে, এই মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত দেওয়া আছে এবং মহিলাদের বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের মাসলা মাসায়েল সম্বন্ধে জানার জন্য চার্জ দিলে আসে, এই ধরনের মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা এবং মাসলা মাসায়েল জানা ঠিক হবে কিনা? কোরআন তেলাওয়াত করা ঠিক হবে, কিন্তু মাসলা মাসায়েল কে লিখছে এবং তার নির্ভরতা কতটুকু সেটা সেটা জেনে তারপর আমল করা চাই। মাসলা মাসের নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া বা মাধ্যম ছাড়া জানাটা আমল করা ঠিক না। প্রশ্ন, আমরা দুই ভাই এক বোন এবং আমার মা রেখে আমার বাবা মারা গেছে, এখন আমার 1 লক্ষ টাকার সম্পদ আছে, এই রেখে যাওয়া সম্পদ কে কতটুকু পাবে? মিরাসের মাসলা আর তালাকের মাসলা সামনাসামনি হলে বুঝবেন, এটা হলে বুঝবেন না। বাংলাদেশে ইসলামের নামে কিছু দল আছে, যেমন চরমোনায় একটা ইসলামী দল এবং বাংলাদেশে জামাত ইসলামী একটা দল, এরা কি আসলে ইসলামী দল নাকি অন্য কিছু? এদের যে সংগঠনের কথা এর কথা এরা বলে, সেই সংগঠনের জন্য আমাদের কাছে সাহায্য ও সহযোগিতা চায়। এখন আমার প্রশ্ন, এই সমস্ত ইসলামী দলের সাহায্য করা ভালো হবে নাকি মসজিদ মাদ্রাসার জন্য সাহায্য করা ভালো হবে? দল নেতা এবং তাদের সদস্যদের লক্ষ্য করতে হবে, যাদের মধ্যে দিনদারি পরেজগারি আছে, যাদের নীতিমালা ঠিক আছে তাদেরকে সাহায্য করা চাই, আর যাদের নেতা নীতি এবং তাদের অনুসারীরা ঠিক না, ইসলামের উপর নাই, তাদেরকে সাহায্য করা এবং তাদের সমর্থন করাও জায়েজ হবে না। বর্তমানে আমাদের কিছু জিকির পার্টি বাহির হয়ে আছে, যেমন চরমা এবং আট্রসি, এদের যে জিকির ধরন এবং জিকির করতে করতে লাফালাফি শুরু করে এবং লাফালাফি দিয়ে স্টেজে উঠে। ইসলামী শরীয়ত অনুযায়ী ইহা কতটুকু সত্য? যদি সত্য হয়ে থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোনো সাহাবি এরা এইভাবে জিকির করছে কিনা? যদি সাহাবায়ে কেরাম আজমাইন এরা যদি এইভাবে জিকির না করে থাকে, তাহলে এরা এই সমস্ত জিকির পেল কোথায়? আমাদের আল্লাহ আল্লাহ বুজুর্গরা বলে, নাবালেকরে বালেগ হওয়ার মজা বোঝানো যায় না। নাবালেকরে বালেগ হওয়ার বোঝানো যায়, এই যারা জিকির করতে করতে এই অবস্থা হয়ে যায়, এরা যে কোন অবস্থায় থাকে এটা কাউকে বোঝানো যাবে না। অর্থাৎ এরা একটা অবস্থায় আল্লাহ তাআলা ধ্যানে চলে যায়। আমাদের বুজুর্গদের অবস্থা এমনও আছে, জিকির করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে গেছে, জিকির শেষ হলে আবার এসে মিলিত হয়েছে। আমাদের দেশে মৌলানা কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যে স্রোত চলতেছে পানির, জিকির করতেছে পানি দাঁড়ায় রয়েছে। মৌলানা দেলাওয়ার হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, বাড়ি হচ্ছে লাকসাম কুমিল্লায়, রাত্রে জিকির করতেন আর এলাকা দুগ্ধ থাকতে হবে। এটা একটা জগৎ, এই জগৎ না বুঝলে এই জগতের উপর খামা খায় অভিযোগ করা মানে নিজের আমল নামায় গোনাবাড়ি করা ছাড়া কিছু নাই। হ্যাঁ, যারা ভণ্ডামি করে, ভণ্ড তো আছে, কিন্তু ভণ্ডর জন্য ভালো লোকরে দায়ী করা ঠিক হবে না। আমাদের বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংগঠন করেছেন কিনা? যদি করে থাকে তাহলে সেই সংগঠনের নাম কি আর আর কেমন করে সেই সংগঠন পরিচালনা করেছেন? শুরুর দিকে হেল্পফুল হুজুর নামে একটা সংগঠন চালু করেছিলেন, পরবর্তী ওটা আল্লাহ রাসূল বন্ধ করে দেন, এরপরে আর কোনো সাংগঠনিক কোনো রূপ দেন নাই, কিন্তু কাজ হতো সব সাংগঠনিক, নাম দিতেন না কিন্তু কাজ হতো। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল যেভাবে সৈন্যকে মোতায়েন করতেন, এখন আমাদের যত বড়ই কি বলি না কেন, সেনাপ্রধান বলি না কেন, পারবে না। আল্লাহ রাসূল এত চৌকান্না হয়ে এক একটা যুদ্ধের ক্ষেত্রে কি করতেন, সৈন্যদেরকে পরিচালনা করতেন। সমস্ত সাহাবায়ে কেরামকে যে আল্লাহ রাসূল মিলেছিলেন থাকতেন, এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। আপনি তিনজনের মধ্যে থাকলে একজন আপনার মধ্যে অসন্তুষ্ট থাকে আর একজন আপনার বন্ধু হয়ে যায়। আর আল্লাহ রাসূল সোলক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে এমন ভাবে থাকতেন, কেউ আল্লাহ রাসূল প্রতি অসন্তুষ্ট না, সবার মন আল্লাহ রাসূল খুশি করতেন। এটা সাংগঠনিক চাইতে অনেক বড় জিনিস, কিন্তু আমাদের মধ্যে এ ধরনের সাইন বোর্ড ছিল না। আমরা তো সাইন বোর্ডে করি, কাম হয় না, আর আল্লাহ রাসূল সাইন বোর্ড ছিল না, কাম করতেন। আরো অনেক প্রশ্ন আছে, ইনশাআল্লাহ বাকিগুলো আগামী সপ্তাহে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে এর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله أمرك سبناك ربنا ইয়া আল্লাহ আপনার কোর্টের আসামি, ইয়া আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সাহি দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত রকম গোনাগাথাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মোমেন মোমেনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, ইয়া আল্লাহ দুনিয়ায় সবচেয়ে আপন ছিল বাপ অথবা এবং মা, সে বাপ মা যারা আমরা হারিয়েছি, ইয়াল্লাহ দুনিয়া তো আর তো বাপ মাকে ফিরে পাবো না, ইয়াল্লাহ বাপ মার কবর দেখা ছাড়া আর কিছু দেখার তৌফিক আমাদের হয় না। ইয়াল্লাহ সে সমস্ত বাপ মার কবরের আজাবকে আপনি মাফ করে দেন। ইয়াল্লাহ বাপ মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়াল্লাহ আমাদের আব্বা আমার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়াল্লাহ আমাদের সকলকে নেককার পরেজগার হওয়ার তৌফিক দান করেন। ইয়াল্লাহ হালাল রিজিকে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ অসহায় ইতিমের উপর নির্যাতন জুলুম করা থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ ইতিমের সম্পদ আত্মসাত করা থেকে আমাদের সকলকে নিরাপদে থাকবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন, যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ফয়সালা করে দেন। ইয়াল্লাহ যাদেরকে সন্তান দেন নাই, সন্তানের চাহিদা রয়েছে তাদেরকে নেককার সন্তান দান করুন। যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নিন। অনেক ভাই আছেন তাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চায়, আলেম বানাতে চায়, তাদের সন্তানদেরকে আলেম হাফেজ হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ তাদের জানাজার ইমাম হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের সকলের বংশে হক্কানি রব্বানি মুত্তাকি পরহেজগার আলেম হাফেজকে কবুল করে নেন। ইয়াল্লাহ দ্বীনের খাদেমকে আপনি কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ইয়াল্লাহ দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ আপনার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, নেকামলে বরকত দান করেন, আমাদের সময়ে বরকত দান করেন। ইয়াল্লাহ জানি না কখন আজরাইল এসে যাবে, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করুন। ইয়াল্লাহ জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করুন। ইয়াল্লাহ যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে দোয়া চেয়েছেন সকল নেক উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা জিন্দেগি সম্মানের জীবন যাপন লাভ করবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। ইয়াল্লাহ হাদিস শরীফে আপনার রসুল ইরশাদ করেছেন সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া করে সেই দোয়া ফেরত দিতে আপনার লজ্জাবোধ হয়। ইয়াল্লাহ আমাদের দোয়াকে আমাদের আব্বা আম্মার জন্য কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য ইয়াল্লাহ জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।